আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই গর্ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। মাজলুমানের হাহাকারে মানবতা আজ কাতরে মরে, চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে। মাজলুমানের হাহাকারে মানবতা আজ কাতরে মরে, চারিদিকে ভাসছে শত শত লাশ জালিম শাসকের অত্যাচারে। আমরাই ফিরিয়ে আনবো আবার, আমরাই ফিরিয়ে আনবো আবার, আমরাই ফিরিয়ে আনবো আবার মাজলুমানের অধিকার। আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। ঘুনে ধরা এই সমাজ ভেঙে গড়ব সোনালী সমাজ, মুছে ফেলব ধরা থেকে আছে যত বাতিলের রাজ। গুনে ধরা এই সমাজ ভেঙে গড়ব সোনালী সমাজ, মুছে ফেলব ধরা থেকে আছে যত বাতিলের রাজ। করব কায়েম হে থানায়ের বিচার, করব কায়েম হে থানায়ের বিচার, করব কায়েম হে থানায়ের বিচার, বিধান কায়েম হবে আল্লাহ। আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার। আমরাই গড়ব সে সমাজ আবার সত্য থাকবে পালাবে আধার, সত্য থাকবে পালাবে আধার, সত্য থাকবে পালাবে আধার, পালাবে আধার, পালাবে আধার, পালাবে আধার।